بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي اقرأ باسم ربك الذي خلق پاٹھ کرو تمہار پرتی پالو کرے نامے جنی سرشتی کریا چھن خلق الانسان من علق سرشتی کریا چھن مانوش کے علاق ہوئی تے اقرأ وربك الاکرم پاٹھ کرو اور تمہار پرتی پالوک مہمان نیتو الذي علم بالقلم جنی کولمیر شاد جے شکھا دیا چھن علم الانسان ما لم يعلم শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়াই থাকে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাতছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরিয়া ناصية كاذبة خاطئة মিথ্যাচারী পাপিষ্ঠের কেশ গুচ্ছ فليدع ناديه অতএব সে তার পার্শ্ব চরদেরকে আহ্বান করু سندع الزبانية আমি আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে كلا لا تطعه واسجد واقترب সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও।